جون تھے میں جابے رے جابے جیبونی رے پاتا جھورے جابے رے شابایو جون تھے میں جابے رے جابے جیبونی رے پاتا جھورے جابے رے জীবন চাকাথে মে রবে রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে যেমনি শীতের পাতা যত তার সজীবতা সব দূর করে ঝরে পড়ে রে যেমনি শীতের পাতা যত তার সজীবতা সব দূর করে ঝরে পড়ে রে কেউ আসে দুনিয়ায় কেউ ছেড়ে চলে যায় কারো বেলা যায় অবেলায় রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে প্রতিদিন আকাশে সূর্য ওঠে হেসে যত আলো সব দেয় বিলিয়ে প্রতিদিন আকাশে সূর্য ওঠে হেসে যত আলো সব দেয় বিলিয়ে কেউ সে আলো পায় কেউ বা পাবার আশায় কেউ শুয়ে কবরে নীরবে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে একদিন সকলের যেতে হবে ভবের মায়া ছেড়ে গহীন ওই কবরে একদিন সকলের যেতে হবে ভবের মায়া ছেড়ে গহীন ওই কবরে যে পাবে রহমত নবীজির শাফায়াত তার নেই ভাবনা হাসরে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে জীবন চাকাথে মে রবে রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে সবায় জন থেমে যাবে রে যাবে জীবনের পাতা ঝরে যাবে রে।